بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله اللہ رب العالمین لاکھ لاکھ شکر جا آج کار ای جمعات امر شریک ہوتے پیری چھی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اوپرے لاکھو صلات و سلام جار پردرشت و پوت پے امرا نائے ایبان شتو کے جانتے بستے پیرے چھی اولمبن قرار توفیق پے چھی پوربیر خطبہ گلو نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ایر জীবনীর উপরে হচ্ছিল। আজকের এই খুতবাও সেই পরম্পরার পারস্পরিক একটি ধারা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে নবী হয়ে এসেছিলেন সেই সামাজিক একটি চিত্র এর আগে তুলে ধরা হয়েছে। সে সমাজ কোন মানুষের সমাজ ছিল বলেই মানুষ ধারণা করতে পারে না। সেই একটি অসভ্য এবং বর্বর সমাজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংস্কারের মাধ্যমে তাকে পৃথিবীর সবচেয়ে সভ্য এবং সুন্দর সমাজে পরিণত করেছিলেন। সেই যে প্রক্রিয়া কি ছিল সেটাই হচ্ছে আজকার এই খুতবার প্রথম অংশ। সে সমাজের মানুষের বর্বরতা অসভ্যতা জঙ্গলের পশুকেও হার মানিয়েছিল। জঙ্গলের পশু দেখা যায় নিজের সন্তানকে হত্যা করে না। সে সময় যে অবস্থাটা ছিল সে অবস্থা এতই করুণ যে পিতা তার সন্তানকে হত্যা করেছে একমাত্র আত্মহংকারের জন্য। এই সন্তান মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছে, এই সন্তান অন্যের ঘরে গেলে আমি ছোট হয়ে যাব, আমার গোত্র ছোট হয়ে যাবে, এই জন্য তারা নিজের সন্তানকে নিজেরাই জবাই করে মেয়ের অন্যত্র বিবাহ দেওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। এই বর্বর সমাজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসভ্য সমাজে পরিণত করেছিলেন, যে সকল প্রক্রিয়া দ্বারা এগুলোই সীরাতুন নবীর সত্যিকার অর্থে আলোচ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যে এই মানুষগুলোকে যদি সত্যিকার অর্থে মানুষ করতে হয় তাহলে সামাজিক সংস্কারের আগে তার মানসিক সংস্কারের প্রয়োজন। সমাজ পরিবর্তন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সামাজিক অবস্থাটাই সামনে আনেন নাই, যেমন ধরুন বর্তমান পৃথিবীতে মানুষের দারিদ্র দূর করার জন্য একটি আন্দোলন চলছে, দারিদ্র বিমোচন আন্দোলন। এই আন্দোলনে দরিদ্ররা তার দারিদ্রের হাত থেকে রক্ষা পাচ্ছে না, যদিও পৃথিবীতে এই আন্দোলনের বয়স প্রায় 50 বছর হয়ে চলল। আমাদের দেশে এই আন্দোলন চলছে, কিন্তু এই আন্দোলন দ্বারা দারিদ্র বিমোচন সম্ভব নয়। তার কারণ, আমাদের দেশের যে ব্যক্তি যত ধনী তার মনটা তত দরিদ্র, তার মনটা ততই গরিব। সে যদি 5 কোটি টাকার সম্পদের অধিকারী হয়ে থাকে, তার মধ্যে আরো কোটি কোটি টাকার গুরবত, কোটি কোটি টাকার দারিদ্র তার মনের ভিতরে বাসা বেঁধে আছে। যেহেতু এই মানুষগুলোর মন সব সময় দরিদ্র থাকে, তাই এই দরিদ্র মানসিকতার লোক সমাজে যদি ছেয়েও যায় আর তারা যদি কোটিপুতও হয়ে যায় তবেও দারিদ্র বিমোচন করা সম্ভব নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধনী কে আর কি? আল গিনা গিনান নাফস, ধনী সেই ব্যক্তি যার অন্তরটা ধনী, যে মনে করে এর পরে আর আমার ধনী হওয়ার প্রয়োজন নেই, আমার এই সম্পদ তাদেরই জন্য হবে যারা ধনী নয়। আল গিনা গিনান নাফস। কিন্তু কোন একটি ধনী যদি মনে করে যে আমি ধনী নই, আমার চেয়ে তো আর 500 কোটি টাকার ধনী এই পৃথিবীতে আছে, আমাকে ওকে ধরতে হবে, তাহলে এই ধনীদের দ্বারা কিছুতেই এই সমাজের দারিদ্র মোচন সম্ভব নয়। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে মানুষের সংস্কার শুরু করতে হবে তার মন থেকে, তাই এই কাজটি তিনি সর্বপ্রথম শুরু করেন। قد أفلح من زكاها وقد خاب من دساها سورة الشمس 9 এবং 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, কদ আফলাহা, মুক্তি পেয়েছে, তারাই মান যাক্কাহা, যারা তাদের অন্তরকে পবিত্র করতে পেরেছে, যারা তাদের অন্তরকে সকল রকমের কালিমা থেকে মুক্ত করতে পেরেছে, তারা কিন্তু এই জগতে এবং এর পরে কেয়ামতেও আফলাহা, তারা কামিয়াব হবে, তারা বিজয়ী হবে, তারা সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, কিন্তু যাদের অন্তর সুগঠিত নয়, যারা আন্তরিক দিক থেকে কলুষ মুক্ত নয়, কালিমা মুক্ত নয়, পাপ মুক্ত নয়, এরা দুনিয়াতেও বিপর্যস্ত হবে এবং আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলা এর 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى, এই দুনিয়ায় সফল কাম সেই হতে পারে, তারাই হতে পারে যারা তাদের মানসিকতা আগে পবিত্র এবং সুন্দর করে নিয়েছে। এই মনকে পবিত্র করার, সুন্দর করার, সুগঠিত করার ব্যবস্থা আমাদের সমাজে দুটো। এই কলব পরিষ্কার করার কাজ একটা হচ্ছে পীরদের, আর একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 77 নম্বর আয়াত এবং 165 নম্বর আয়াত এবং সূরা আল জুমার 2 নম্বর আয়াত ইরশাদ করেছে। সূরা বাকারা 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলার ইরশাদ, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ, আল্লাহ বলেন তোমাদের মাঝে আমি রসুল পাঠিয়েছি তোমাদের মতোই একজন মানুষকে, যে মানুষটি তোমাদের মাঝে হেঁটে চলে বেড়াতো, তোমাদের সবচেয়ে ভালোভাবে পরিচিত সেই ব্যক্তিকেই তোমাদের মাঝে আমি রসুল করে পাঠিয়েছি, যাতে করে তার জীবনটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যে ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য যদি না জানা যায়, তাহলে সেই ব্যক্তিকে ষোলো আনা অনুসরণ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, তোমাদের মাঝে কোন বিদেশি মানুষকে রসুল করে পাঠিয়ে, তোমাদের মাঝে এমন ব্যক্তিকে আমি রসুল করে পাঠাই নাই যার ভাষা তোমরা বোঝো না, তোমাদের মাঝে এমন একটি ব্যক্তিকে আমি রসুল করে পাঠাই নাই যার আচরণ তোমাদের জানা নাই, বরং মিন কুম, তোমাদের মধ্য থেকে সেই মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল করে পাঠানো হয়েছে, যিনি তোমাদের মাঝেই ছিলেন একজন। ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, সেই রসুল তোমাদের কাছে আমার আয়াতগুলো পড়ে শোনান, ওয়ায়ুজাক্কিকুম, আর তার আরেকটি দায়িত্ব হচ্ছে তোমাদের মনের পবিত্রতা সাধন করা, তোমাদেরকে পবিত্র করা, পাপ পঙ্কিলতা থেকে তোমাদের সংশোধন করা। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এই মানসিক পরিচ্ছন্নতার ছিল, এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব প্রতিপালন করার জন্যে তিনি যে কর্মসূচি দিয়েছেন তা হচ্ছে আল্লাহর ইবাদত। তিনি এই মনের পবিত্রতা সাধনের জন্য তিনি নামাজ বাধ্যতামূলক করেছেন, নামাজকে ফরজ করেছেন, নামাজকে সুন্নত করেছেন, নামাজকে নফল করেছেন। আলাদা কোনো কর্মসূচি আল্লাহর নবীর ছিল না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক পবিত্রতা সাধনের জন্য রোজা দিয়েছেন, এর ফরজ ছিল, এর নফল ছিল। এই পবিত্রতা সাধনের জন্য জাকাত ছিল, পবিত্রতা সাধনের জন্য নফল জাকাত ছিল। এই পবিত্রতা সাধনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াতকে বাধ্যতামূলক করেছিলেন। এই মানসিক পবিত্রতা সাধনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের দোয়া এবং জিকির শিখিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সকল দোয়া, এই সকল জিকির এবং দোয়াও শিখিয়েছেন। এগুলোই ছিল রসুলের এই মানসিক পবিত্রতা সাধনের জন্য হাতিয়ার। কিন্তু আজ এই মানসিক পবিত্রতা সাধনের জন্য মানুষ পীর সাহেবদের কাছে কলব পরিষ্কার করতে যায় আর অনেক রকমের জিকির আজকার শেখে, এটা আল্লাহর নবীর নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গঠন করার এই কর্মসূচি এতটাই সফল হয়েছিল যে তদানীন্তন মুসলমানের অন্তরের মধ্যে পবিত্রতা ছাড়া তাদের অন্তর পবিত্র হয়েছিল, এই পবিত্রতা ছাড়া তাদের অন্তরের মধ্যে আর কিছু ছিল না। এই মানসিক পবিত্রতা অর্জন এজন্য দরকার ছিল যে সামাজিক কোন সংস্কারের আন্দোলন করতে হলে যে মানুষের উপরে নির্ভর করে, যে মানুষকে কর্মী করে পাঠানো হবে, তাদের অন্তর যদি পরিষ্কার না থাকে কিছুতেই কাজ হবে না। নামাজ পড়েছে, অভিজ্ঞতা অর্জন করেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রসুল যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই নামাজ পড়তে হবে, এর চেয়েতে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এ নামাজ নিজের সময় মতো পড়লে চলবে না, নামাজের সময় নামাজ পড়তে হবে। এ নামাজের আগে পবিত্র হতে হবে, উজু করতে হবে। এই নামাজের মধ্যে আমার যেমন খুশি দোয়া পড়লে চলবে না, নামাজের জন্য যে সকল আজকার, যে সকল দুরুদ, যে সকল কেরাত যেখানে আছে সেভাবে করতে হবে। এই নামাজ শিক্ষা দিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কাউকে কোথাও পাঠান তাহলে আল্লাহর নবী ওইখানে গিয়ে যা করতে বলেছেন তার চেয়েতে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। রোজা তাদেরকে শিক্ষা দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ এই বান্দাকে দেখেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তার বান্দাকে সর্বক্ষণ দেখছেন। একটি রোজাদার রোজা রেখে দুপুরের দিকে ঘরের অন্ধকারে খেয়ে যদি বের হয়, এই পৃথিবীর কোনো মানুষ তা জানতে পারবে না। কিন্তু সে মনে করে এই ঘরের মধ্যে অন্য কেউ না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি এই ঘরের মধ্যে আছে। অতএব এই রোজা তাদের চরিত্র সংশোধন করে দিয়েছে। আল্লাহর নবী যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা আমি বুঝি, এতে যদি কম করি আর বেশি করি, যাদের কাছে দায়িত্ব পালন করতে পাঠানো হয়েছে তারা হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহ তাআলা বুঝবেন। চরিত্র সংশোধন করার জন্য এই ইবাদত গুলোই আল্লাহর নবী বেছে নিয়েছিলেন যা ছিল ওয়াহী। এ হচ্ছে চরিত্র গঠন করার প্রথম নম্বর দিক। আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক সংস্কারের জন্য একটি মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করেছিলেন আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, একজন ইমানদার, একজন ইমানদার সে আল্লাহকে দুনিয়ার সব চেয়েতে বেশি ভালোবাসে, আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই ভালোবাসা বাংলার ভালোবাসা নয়, আরবির ভালোবাসা, অর্থাৎ আরবির হুব এর অর্থ হচ্ছে মনের মধ্যে এমন একটি প্রেরণার সৃষ্টি হওয়া যাতে তার স্বার্থ পরিত্যাগ করে কোনো কাজ করতে সক্ষম হয়, নিজের স্বার্থ পরিত্যাগ করে নিজের লাভকে জলঞ্জলি দিয়ে যে কাজ যার জন্য করে সেটাকেই বলা হয় হুব। এ কাজে ওই ব্যক্তির কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ বলেছেন তোমাকে এটা দিতে হবে, তোমাকে যাকাত দিতে হবে, তোমাকে সাদকায়ে ফিতর দিতে হবে, তোমাকে জানটাও দিয়ে দিতে হবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ায় যদি একটি ব্যক্তি আল্লাহর জন্য জান দিয়ে দিল, দুনিয়ায় আর কিছু সে পেল না, সে তো বেঁচেই নাই, তার আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে যে ব্যক্তি এভাবে নিজের সর্বস্ব ত্যাগ করতে পারে, এই ত্যাগ করার যে প্রেরণা মানুষের অন্তরে থাকে, এই প্রেরণাকেই আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে আল হুব বলেছে। লাভ আমারও কিছু থাক, তোমারও কিছু থাক, তোমার একটু বেশি থাক, আমার একটু কম থাক, এটার নাম মহব্বত নয়, এটার নাম হুব নয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আল্লাহর জন্য ত্যাগের এই প্রেরণা সৃষ্টি করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মানুষের অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওরা বিভ্রান্ত হয়ে যাবে, মহব্বতে অনেক কিছু করে ফেলতে পারে, তার কারণ মহব্বত ধরে রাখা যায় না, দেখা যায় মহব্বতে গাছে উঠে যায়, আল্লাহর মহব্বতে পানিতে ঝাঁপ দেওয়া শুরু হয়ে যায়, এরকমের মহব্বত বাংলাদেশে বহু আছে। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর পাগল গাছে উঠেছে, তা আমি দেখি এক জায়গাতে গিয়ে এই জিকির দেখলাম আর আল্লাহর মহব্বতে গাছে ওটা দেখি, সেখানে সুপুরি গাছ আছে, নারকেল গাছ আছে, আর মাঝে মাঝে মাদার গাছ আছে, কাটার গাছ। তো আল্লাহর মহব্বতে নারকেল সুপুরি গাছে ওঠে, কিন্তু এই মাদার গাছে ওঠে না। আপনারা এই মহব্বত জায়গায় বসে খুব দেখতে থাকবেন, দারুণ মহব্বত। মহব্বতে দস্তুর মতো পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু যে পুকুরে মানুষ পায়খানা করে বুঝাই করে রেখেছে ওটাই ঝাঁপ দেয় না, যেটা মানুষ পানি খায় সেটাই ঝাঁপ দেয়। তো আল্লাহর মহব্বত এটা যদি স্বাধীন করে দেওয়া হয়, তাহলে মানুষ এই জগতে করতে পারে না এমন কোনো কাজ নাই। তাই আল্লাহ তাআলা বলেন, আমার মহব্বত তোমার অন্তরে থাকতে হবে, কিন্তু সেই মহব্বত তোমার স্বাধীন নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যি যদি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, হে নবী ওদেরকে বলে দাও, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করতে হবে। ওই মহব্বতে আমি কোনোদিন গাছে উঠি নাই, আল্লাহর মহব্বতে আমি কোনোদিন পুকুরে ঝাপাঝাপি করি নাই। অতএব যদি আমার মহব্বতে কেউ ঝাপাঝাপি করো আল্লাহর মহব্বতে, তাহলে এটা কিন্তু মহব্বত না, এটা শয়তানের মহব্বত। আমাকে অনুসরণ করতে হবে, আমি যা করি মহব্বত ওর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সুবহান আল্লাহ, আল্লাহর মহব্বতে আল্লাহর নবী শিখিয়েছেন 33 বার, কিন্তু পীর সাহেবের মহব্বতে এটা 100 বার বলা যাবে না। যদি তোমরা এই মহব্বত করতে গিয়ে নবীর অনুসরণ করো, আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন, কারণ ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো গফুরুর রহিম। সুরায় আলে ইমরান 31 নম্বর আয়াত। এই মানুষের চরিত্র সংশোধন করার জন্য মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা সৃষ্টি করেছিলেন। যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, সেই মানুষগুলো দিয়ে সমাজের কোন সংস্কারমূলক কাজ করা সম্ভব নয়। তার কারণ সমাজের অসংখ্য কাজ করতে গিয়ে সমাজের মানুষ তাকে বেতন দিতে পারবে না। বেতন যদিও দিতে পারে, তার অভাব পূরণ করতে পারবে না। রাষ্ট্র তাকে হয়তো 5,000 টাকা বেতন দিয়েছে, কিন্তু সে এমন একটি উচ্চ স্থানে পৌঁছে গেছে সেখানে 20,000 টাকা তার উপার্জন না করলে তার সংসার চলে না। কিন্তু এই লাভ সে ছাড়বে কেন? মানুষ তো তাকে টাকা নিয়ে সাধে, তাকে তো টাকা নিয়ে বিরক্ত করে, তার কাছে টাকা আসে সে তো টাকার কাছে যায় না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শোনো, আমার ভালোবাসায় তোমার 15,000 টাকা ছাড়তে হবে। এই ঘুষ, এই অতিরিক্ত পয়সা, এটা ছাড়বে কেন আমার ভালোবাসায়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ছাড়ার নাম মহব্বত। আগেই তো বলেছি, ছাড়ার নাম, পরিত্যাগ করার নাম কিন্তু আরবিতে মহব্বত। এই 15,000 টাকা ছাড়বে কার জন্য? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই ভালোবাসা একটি ছিকল দিয়ে দস্তুর মতো বাঁধা, স্বাধীন ভালোবাসার নাম আল্লাহকে ভালোবাসা নয়। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 195 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সামাজিক কর্মী হতে হলে পরীক্ষা দিতে হয়, এক ব্যক্তি এমনকি মুয়াজ্জিন হওয়ার মতো উপযুক্ত কিনা তাও ইন্টারভিউ হয়। এবার বলছেন আমার ভালোবাসা এটা তো অন্তরের ব্যাপার, কিন্তু আমাকে পরীক্ষা দিতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে সকল মানুষগুলো এহসান করে তারাই হচ্ছে আমার ভালোবাসার পাত্র। এহসান হচ্ছে সেই কাজ, যে কাজ করলে অন্য মানুষ উপকৃত হয় কিন্তু তার কোনো উপকার হয় না। আল ইহসানু ফি জিয়াদা, এহসান শব্দের অর্থ হচ্ছে অন্য লোকের অতিরিক্ত উপকার হয় কিন্তু যে করে সে কিছু পায় না। আল্লাহকে ভালোবাসে সেই ব্যক্তি, যে ব্যক্তি পরের জন্য কাজ করে, পরের উপকার করে সেই উপকার করে নিজে কিছু পায় না, এই যারা করে তারাই হচ্ছে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে যারা কাজ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। অতএব তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা প্রবেশ করেছে কিনা, বাহ্য পরীক্ষা সে যখন কাজ করতে যায় ভয় করে কাকে? সমাজকে ভয় করে না সরকারকে ভয় করে? বলে না এটা করা যাবে না, বলে তাতে আমার চাকরি থাকবে না, বলে স্যার একটু করে দেন, বলে না না এটা আমার চাকরি থাকবে না, তাহলে ওই অন্যায় কাজটি আল্লাহর ভয় করছে না চাকরি যাওয়ার ভয়তে করে, চাকরি চলে যাবে সেই ভয়তে করে, বলে না না এটা করা যাবে না, তাহলে এটা আমার বিরুদ্ধে কেস হয়ে যাবে, তো কেসের ভয় করে সৎ কাজ করছে আল্লাহর ভয়তে সৎ কাজ করছে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ায় কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র থাকতে চায়, যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা কাজ করে আল্লাহর উপরে ভরসা করে, দুনিয়ার কারো উপরে ভরসা করে কাজ করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, আগের আয়াত কটা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আলে ইমরান 76, যারা শত্রুর সামনে কাতার বন্দী হয়ে যুদ্ধ করে, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন যে সকল লোকেরা সূরা সফ 4, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সকাল সন্ধ্যা কিছুক্ষণ জিকির করলেই কিন্তু আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন না। ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, কাশ্মীরে যে সকল মুজাহিদরা যুদ্ধ করছে, যেতে পারলো কেন? তাদের কি ছেলে মেয়ে নেই? তাদের কি জান জীবন নেই? যেতে পেরেছে এজন্যে যে তারা আল্লাহকে ভালোবাসতে পেরেছে। আল্লাহর এই ভালোবাসা তাদেরকে ওই যুদ্ধের ময়দানে আর জিহাদের ময়দানে পৌঁছে দিয়েছে, নতুবে সেখানে তাদের পাওয়ার কিচ্ছুই এখনো নাই। স্বাধীনভাবে তারা আল্লাহকে ডাকতে চায়। ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলো দিয়ে সমাজের সংস্কার সাধন করেছিলেন, সেই মানুষগুলোর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সৃষ্টি করেছিলেন, আল্লাহকে ভালোবেসে তারা জান পর্যন্ত দিতে গিয়েছে। শুধু এই ভালোবাসা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে সৃষ্টি করেছিলেন। সূরা আত-তালাক 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, হে বান্দা তুমি বিপদগ্রস্ত হয়েছো, এই বিপদের হাত থেকে তোমাকে অবশ্যই রক্ষা পেতে হবে, কিন্তু এখন তুমি এই রক্ষা পাওয়ার জন্য কি অবলম্বন করবে? যারা আল্লাহকে ভয় করে এই বিপদ থেকে উদ্ধার করার পথ সেই আল্লাহ বলে দেবেন। এই বিপদ থেকে বেরিয়ে যাওয়ার পথ বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ। يجعل له من أمره ইউসরা, সূরা আত-তালাক 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে বিপদ থেকে বেরিয়ে যাওয়ার পথ আল্লাহ তাআলা নিজে সোজা করে দেন, যেহেতু আল্লাহকে ভয় করে তাই তাকে বেরিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করে। মিন আমরিহি, আল্লাহ বলেন ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমার আমার দায়িত্ব আমার থাকে, আমি তাকে বের করি। وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। কোন সংঘর্ষ যদি মুসলমানের সঙ্গে অমুসলমানের বাধে, যারা আল্লাহকে তার রসুলকে অর্থাৎ আল্লাহর কথা ও তার রসুলের কথা মেনে নেয়, আনুগত্য করে, ওয়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করে, ওয়াত্তাকিহি ভয় কেবলমাত্র তাকেই করে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ফাউলাইকা হুমুল ফাইজুন, এই লোকগুলো সেখানে কামিয়াব হবেই, বিজয়ী হবেই, ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরা আলে ইমরান 56 নম্বর আয়াত, ভুল বলেছি, সূরা আন-নূর 52 নম্বর আয়াত। فَأَمَّلَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ। আল্লাহ বলেন যারা আল্লাহকে মানে না, মানে না যারা তার রসুলকে, فَأُعَذِّبُهُ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ, এই দুনিয়ায় তাদেরকে আমি শাস্তি দিব আর আখিরাতেও তাদের শাস্তি দিব। وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ, আমার শাস্তির হাত থেকে তাদেরকে রক্ষা করার মতো, তাদেরকে বাঁচাবার মতো কেউ নাই আর থাকবে না। সূরা আলে ইমরান 56 নম্বর আয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুসলমানের অন্তরে এই আল্লাহ ভীতির সৃষ্টি করেছিলেন, তাই তারা যে কাজই করতে যেতেন সেখানে আল্লাহকে ভয় করে কাজ করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজ সংস্কারের জন্য যে কর্মী গঠন করেছিলেন, তাদের অন্তরের মধ্যে আরেকটি প্রেরণা সৃষ্টি করেছিলেন, সে হচ্ছে এই যে আল্লাহ আমাকে সব সময় দেখছে, আল্লাহ আমাকে সব সময় দেখছেন, এই অনুভূতি অন্তরের মধ্যে সৃষ্টি করেছিলেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সূরায়ে আলে ইমরান 145 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে মানুষ, তোমরা অন্তরে অন্তরে যা কল্পনা করো সেগুলোও কিন্তু আমি জানি, অন্তরের কল্পনা থেকেই বাইরে কর্মের সৃষ্টি হয়, কাজের সৃষ্টি হয়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, হে মানুষ অন্তরে তুমি কি বলছো আমার কিন্তু জানা আছে। মুসলমানেরা ভাবতেন খারাপ কথা যদি অন্তরে আনি কেউ জানুক আর না জানুক আল্লাহ জানবে। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সূরা লোকমান 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, সেই দিন বলে রেখেছেন, আলিমু গায়বিস সামাওয়াত, এই মহাশূন্য আকাশে তুমি চলে যাও, সেখানে তুমি কি বলো আর করো তা আমার জানা আছে থাকবে। ওয়াল্লাহ, এই পৃথিবীতে নিভৃত জায়গায় কি বলা বলি করো কি করো না করো আমার জানা আছে, আমি তা জানি। এই যে আল্লাহ তাআলা জানেন, জানছেন, দেখছেন, এই অনুভূতি মানুষকে সদা জাগ্রত রেখেছে। আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, এই মহা শূন্য তুমি কোথাও চলে যাও, লা ইখফা আলাইহি শাই, সে আল্লাহর কাছ থেকে কিছুই গোপন নেই। মনে করেছো পৃথিবীর মানুষ দেখবে না, পৃথিবীর মানুষ টেরও পাবে না, মহাশূন্য আমি যদি কিছু করি তাহলে কেই বা জানবে না। ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা, সূরা আলে ইমরান 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনহুমা ওয়া মা তাহতাস সারা, ওই মহাশূন্যে গিয়ে কি করো তাও যেমন আল্লাহ তাআলা জানেন, আর এই মাটি খুঁড়ে এর নিচে গিয়ে, মাটির নিচে কোনো বাংকারে গিয়ে, যদি গভীর মাটির নিচে চলে যাও যেখানে আর কারো যাবার মতো ক্ষমতা নাই, সেই মাটির গভীরে যেও যদি কিছু করো তাও কিন্তু আল্লাহর অজানা থাকবে না। ওমা বাইনাহুমা ওমা তাহতাস সারা। আল্লাহ তাআলা সূরা তহা 6, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, মাটির নিচে নয় কোন সাবমেরিন নিয়ে যদি তুমি ওই সমুদ্রের অত গভীরে চলে যাও, ওয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সেই সমুদ্রের অতন্তলেও যা কিছু করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানবেন, তার অজ্ঞাত সারে কিছু হবে না। আল্লাহ আবার বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, ওই গভীর জঙ্গলে চলে যাও যে জঙ্গলে প্রাণীরাও থাকতে যদি ভয় পায়, সেখানেও যদি তুমি চলে যাও সেখানে যা তুমি করো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকে দূরে যেতে পারবে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ বলেন তোমার চোখের সামনে আছে এই বীজগুলো, ওর কোনটায় গাছ হবে আর হবে না এটা তোমার জানা নাই। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুনীর, তোমার সামনে আছে, বলতে পারো এই বীজগুলোর কোনটায় গাছ হবে আর হবে না জানো না? এ খবর কার আছে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এই অনুভূতি সেই দিন এই মানুষের অন্তরে সৃষ্টি করতে পেরেছিলেন, তাই বাদশাদের মহাদরবারে যাওয়ার পরেও তাদের সুন্দরীরা তাদেরকে পথভ্রষ্ট করতে পারে নাই, তাদের সম্পদ তাদেরকে পথভ্রষ্ট করতে পারে নাই, তাদের আয়েশ তাদেরকে আল্লাহর নবীর পথ থেকে বিচ্যুত করতে পারেন নাই পারে নাই, একমাত্র এটাই ছিল তাদের অন্তরের শিক্ষা যে আল্লাহ আমাকে সব জায়গাতে সমানভাবে দেখছে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোর অন্তরে সৃষ্টি করেছিলেন ভ্রাতৃত্ব। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সূরা হুজরাত, عن النعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى غيره إن اشتكى كله. الله النبي বলেন যে মুসলমান তুমি যদি মুসলমান হতে চাও তাহলে গোটা সমস্ত তোমার একটি দেহ, কারজুলিন ওয়াহিদ ইন ইস্তাকা আইনু, এই শরীরের যদি চোখ অসুস্থ হয় তাহলে গোটা মানুষই অসুস্থ হয়ে পড়ে, চোখ তার অসুস্থ, পা তার চলছে না, হাত তার চলছে না, কিছু ভাবতে সে পারছে না, ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, একটি চোখ অসুস্থ হলে যেমন গোটা দেহটা অসুস্থ হয়ে যায় ঠিক তেমনি করে তোমার এই সমাজে তোমার ভাই যদি কোথাও বিপদগ্রস্ত হয় সেই ঝুঁকি আর সেই দুঃখ সেই বেদনা যেন গোটা সমাজ অনুভব করে, এই ভ্রাতৃত্বই শিক্ষা দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন ইনিস্তাকা রাসু, কারো যদি মাথায় ব্যথা হয় তার ইস্তাকা কুল্লু, যেমন গোটা দেহটাই তার অসুস্থ হয়, ঠিক এই ভ্রাতৃত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে এই সমাজের মানুষ আলাদা আলাদা কেউ নয়, কারো যদি কোনো জগতে কোনো দুঃখ আর বেদনার সৃষ্টি হয় তাহলে গোটা সমাজ সেই বেদনার অংশীদার হয়ে যায়। এই ভ্রাতৃত্ব সৃষ্টি তিনি করেছিলেন। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, মেশকাতে আরবিতে 4953 নম্বর হাদিস, আর মাদ্রাসার পাঠ্য মেশকাত শরীফ দশম শ্রেণীর জন্য 4714 নম্বর হাদিস, দশম শ্রেণীর পাঠ্য মেশকাত 4714 নম্বর হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেন, নান ইবনে উমর কল قال رسول الله صلى الله عليه وسلم من فرج عن مسلم كربة فرج الله له كربة من كربات يوم القيامة متفق عليه। হে মুসলমান, তুমি যদি কোন মুসলমান ভাইয়ের কোন বিপদ দূর করো, তাকে যদি সাহায্য করো, তো কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে তোমাকে সাহায্য করবেন। من فرج عن مسلم كربة, আল্লাহ নবী বলেন একটা নয়, মিন কুরবাত, কিয়ামতের যত তোমার দুঃখ আর দুর্দশা আছে। কুরবাত জমার সিগা, বহু বছর। সেই কিয়াম দুনিয়াতে তুমি একজন মুসলমানের কোন সাহায্য করতে পেরেছ, কিন্তু কিয়ামতে তোমার অনেক সাহায্যের দরকার, এই রকমের হয়ে বসতে পারে। মান ফররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতুম মিন ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের এই দুঃখ দুর্দশা দূর করে দেবেন। মুত্তাফাকুন আলাইহি হাদিস, আর ওই দশম শ্রেণীর মেশকাত 4718 নম্বর হাদিস, এবং আরবি 4758 নম্বর হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ দিয়ে এই সকল কর্মীদেরকে শুধু আবেগ প্রবণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল মিকদাদ ইবনে মাদি কারাবিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকাল আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, গোটা জাতিকে তিনি কর্মক্ষম করে তোলেন। তিনি বলেন, হে আমার জাতি, বসে কেউ থাকতে পারবে না। মা আকাল তুআমান, যে ব্যক্তি তার নিজের রোজগারের কামাই খায়, ওই লোকটার চেয়েতে সমাজে আর ভালো মানুষ কেউ নাই। আমাদের সমাজে মানুষ মানুষের সম্পদ ধোকা দিয়ে খেতে চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্তকে তৈরি করলেন কর্মঠ সমাজ, যে সেখানে কেউ ধোকা দিয়ে নয়, সকলেই রোজগার করে খায়। গোটা মুসলিম জাতিকে তিনি একটি রোজগারের জাতিতে পরিণত করলেন, কর্মক্ষম করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াবতাগুনা ফযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা, সূরা ফাতার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ নবীর বৈশিষ্ট্য আলোচনার পরে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু, ওয়াল্লাযীনা আমানু, যে সকল লোকেরা তার সঙ্গে আছে তারা কেমন, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইয়াবতাগুনা ফযলাম মিনাল্লাহ, আল্লাহর দেওয়া এই রিজিক অন্বেষণ করার জন্য তারা ছুটাছুটি করে, তারা কোথাও বসে থাকে না। এই রোজগারের জন্য ছুটাছুটি করা একটি কওম, একটি জাতি তিনি তৈরি করলেন। আল্লাহ তাআলা বলেন, الصلاة فانتشروا في الأرض يبتغون من فضل الله فإذا قضيت الصلاة نماز فرض ছিল, নামাজ শেষ হয়ে যেত, فإذا قضيت الصلاة নামাজ যখন শেষ হয়ে যায়, فانتشروا في الأرض মসজিদে বসে থেকে সময় আর নষ্ট করবে না। লক্ষ্য করুন, মসজিদে বসে সময় নষ্ট করবে না, ফান্তাশিরু ফিল আরদ, বেরো মসজিদ থেকে, চলে যাও যার যেখানে কর্মক্ষেত্র আছে সেখানে। ইয়াবতাগুনা ফযলাম মিনাল্লাহ, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমাদের অর্জন করতে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখি, ভাই সব নামাজের পরে আপনারা বসে যাবেন, আপনাদের সাথে কিছু দিন ইমানের কথা আছে, আর আল্লাহ বলেন ফাইজা কুজিয়াতিস সালাত, নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল্লাহ, চলে যাও যার যার জায়গাতে কামাই রোজগার করো। আর এখানে বলছে আপনারা কিছু দিন ইমানের কথা শোনেন, তাহলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে টক্কর। সূরা আল জুমা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ان اطيب ما اكلتم من كسبكم, হে উম্মত শোনো, তোমাদের রোজগার আর চঞ্চল অবস্থায় তোমাদের এই সম্পদ উপার্জন করা, এর চেয়েতে ভালো কিছু এই পৃথিবীতে আর নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা জাতিকে একটি চঞ্চল জাতিতে পরিণত করলেন। কিসের জন্য তাদের চঞ্চলতা? হালাল রুজির জন্য। অবতাকু মিন ফযলিল্লাহ, তারা বসে থাকে নাই, তাই এই মুসলিম জাতির কোনোদিন অভাব হয় নাই। তার কারণ এই পৃথিবী এমন একটি জায়গা আল্লাহর যেখানে কাজের অভাব নাই, আর মানুষ যদি কর্মক্ষম হয়, কাজ করে, তাহলে তার কখনো অভাব হতে পারে না। এখন এই কাজটা আমি করব, রিক্সা চালাবো, আমি এমএ পাস করেছি চারবার, তার তো অভাব হবেই, কিন্তু রিক্সার অভাব নাই, রাস্তার অভাব নাই, রিক্সাটা নিয়ে পড়লে কিন্তু তার পয়সার অভাব হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিতে তাদেরকে পরিণত করেন, ব্যক্তিগত ভাবে তাদেরকে তৈরি করেন। তারপরে আল্লাহর নবী শেষ তাদেরকে যে তৈরি করেন, তা হচ্ছে আগেও বলেছি, জাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া জাহিদু ফি সাবিলিহি, এই আল্লাহর পথে জিহাদ করা, চেষ্টা ও সাধনা করা, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য ব্যক্তিগত চেষ্টা করা, সামষ্টিক চেষ্টা করা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 450 মানুষকে রেডি করেছিলেন। এই চরিত্রে মদিনা মুনাব্বারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 450 কর্মী তৈরি করার পর সংস্কারের কাজে হাত দেন। গত জুমাতে সংস্কারের একটি দিক আল্লাহ নবী পয়লা বলে দিলেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এই সমাজে যারা গরিব, বিধবা, বৃদ্ধ, শিশু, এরা কিন্তু রোজগার করতে যেতে পারবে না। তো এদের সম্পদ ধনীদের ঘরে ঘরে রয়েছে, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। এই কথাটাই যখন মক্কায় আল্লাহর নবী বলেছিলেন, তখন ওই সকল লোকেরা এসে আল্লাহর নবীকে ঠাট্টা করে বলে, আনুতইমু মান লাউ ইয়াশা আল্লাহু আতআমাহু, আল্লাহ যাদের খাওয়াতে পারতেন আল্লাহ খাওয়ান নাই, এখন আমার পকেটের পয়সা খেতে দিতে হবে, এই সমস্ত ওয়াজ পেয়েছো কোথায়? আনুতইমু, আমরা খাওয়াবো, মান লাউ ইয়াশা আল্লাহু আতআমাহু, আল্লাহ যদি পারতেন খাওয়াতে, চাইতেন খাওয়াতে, তাহলে খাওয়াতে পারতেন, আল্লাহ যাদেরকে খাদ্য থেকে বঞ্চিত করেছেন, তোমার ওয়াজ হচ্ছে এখন আমাদের পকেটের পয়সা, আমাদের ঘরে পয়সা পৌঁছে দেই, ঠাট্টা। মদিনা মুনাব্বারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই খুতবা দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই তোমার অর্ধেক এই দিকে যত ধনী আছে ঘরে ঘরে পৌঁছিয়ে দাও, ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুল লিসাইল ওয়াল মাহরুম। বাম দিকে বসেছিলেন মুহাম্মদ বিন মাসলামা, তাকে বললেন, তোমার এইটুক মদিনার এই দিক সব জায়গাতে পৌঁছে দাও, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। সব জায়গায় পৌঁছে গেছে, যাদের কাছে এই ধনীদের কাছে পৌঁছে যাওয়ার পর তাদের মনে হয়েছে উপায় নাই, যদি এদিক সেদিক কিছু করি তো 450 লাঠি আমার বাড়িতে চলে আসবে, তখন তো সবই দিয়ে দিতে হবে, ওরা যদি লুট করে নিয়ে যায় থাকবে না তো কিছু। মক্কায় যারা ঠাট্টা করেছিল, এরা মদিনায় এসে আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হয়ে বলে, হুজুর বুঝতে পারছি না দিয়ে উপায় নাই, তো মনে মনে বলে, কিন্তু জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, দেব কত, কত আপনি চান, মাযা ইউনফিকুন, আল্লাহ তাআলা ওদের এই মিছিল দেখে আগে থেকে আল্লাহ তার নবীকে বলেন, ওই যে আসতেছে, ইয়াসআলুনাকা,